فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. জি বোন, আপনি বলেছেন একজন নারী কতটুকু আমল করলে সে জান্নাতে যাবে। এক্ষেত্রে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. الله نشتر مؤمن نور ناري مسلم نور ناري مؤمن نور ناري فرما بردار نور ناري আল্লাহর আনুগত্যকারী নর নারী, সত্যবাদী নর নারী, ধৈর্যশীল নর নারী, বিনয়ী নর নারী, সদকাকারী নর নারী, সিয়াম পালনকারী নর নারী, এমনি ভাবে আল হাফিযীনা ফুরুজাহুম আল হাফিযাত, লজ্জাস্থানের হেফাজতকারী নর নারী, আর বেশি বেশি করে আল্লাহর জিকির আদায়কারী নর নারী, আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য ক্ষমা তৈরি করে রেখেছেন এবং আজর আযীম রেখেছেন, সুবহানাল্লাহ। এইসব গুণ যাদের মধ্যে আসবে, চাই নর চান নারী, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আর মহা প্রতিদান দিবেন। এই প্রতিদান আজর আযীম হবে জান্নাত। তাই এইসব গুণ যদি কোনো নরের মধ্যে থাকে সেও জান্নাতি, নারীর মধ্যে থাকলে সেও জান্নাতি। আল্লাহ নরকে আল্লাহ পাক যেরকম ফজিলত দিয়েছেন, এরকম নারীকেও দিয়েছেন নিয়মতান্ত্রিক। তো আমাদের উচিত আমরা যেন আল্লাহর যাবতীয় বিধান পালন করি, ফরাইজ যেগুলি, চাই আমি নর হই চাই নারী হই, আল্লাহ যেসব কাজ হারাম করেছেন ওগুলো থেকে দূরে থাকবো, ইজমালি ভাবে এটা বলি। আর এই আয়াতে যেটা আপনারা পেলেন ওই হিসাবে রব্বুল আলামিন যে উল্লেখ করেছেন, এদের জন্য আমি তৈরি রেখেছি মাগফিরাত, এদেরকে আমি ক্ষমা করে দেব আর এদেরকে আমি মহাপ্রতিদান দেব। মহাপ্রতিদান হবে ওহানে জান্নাতে, দুনিয়ার প্রতিদান আর কি, আসল প্রতিদান হচ্ছে জান্নাত। তো আমার বোন, আল্লাহর নিয়মিত বিধান পালন করুন, নিজের লজ্জাস্থানের হেফাজত কত আছে এখানে আর বাকি আছে, বেশি বেশি করে আল্লাহর জিকির করেন, আল্লাহর জিকির নিয়ে আল্লাহকে স্মরণ করা, সবসময় আল্লাহর খৌফ আল্লাহর ভয় রেখে আপনি চলবেন, মনের দিক দিয়েও স্মরণ থাকবে আল্লাহর, মুখ দিয়েও আল্লাহর জিকির করবেন, তো আপনি জান্নাতে যাবেন। একটি রেওয়ায়েত এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যদি 5 বক্স সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম আদায় করে, স্বামীর আনুগত্য করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে চাও সে দরজা দিয়ে প্রবেশ করো, সুবহানাল্লাহ। নারী ভালো, নারীর ইজ্জত আল্লাহ পাক অনেক রেখেছেন, আমি ইজমালি ভাবে এটি বলতে চাইছি। এই একটি আয়াত আর একটি হাদিস আপনাদের সামনে আপনার সামনে পেশ করলাম, আমল করার চেষ্টা করুন, যেসব ফরজ আল্লাহ করে দিয়েছেন যেসব কাজগুলো আমল করি, হারাম থেকে পর্দা পুশিদার থাকে সাথে থাকব, নিজের লজ্জাস্থানের হেফাজত করব, আল্লাহর বিধান পালন করে চলব, স্রষ্টার হক যথাসাধ্য আদায় করব, সৃষ্টির হক যথাসাধ্য আদায় করব, আর বিশেষ করে স্বামীর হক নিয়মিত আদায় করব, যেভাবে এই হাদিসটি আপনি শুনলেন। ইনশাআল্লাহ যদি এরকম হয় আমার বোনেরা, তাহলে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে তারা জান্নাতে যেতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি বানান, সকলকে যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দেন, আল্লাহ যাবতীয় বিধান পালন করার তোমার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.